বাপ যদিও হয় খারাপ, বাপের তাদের ছেড়ো না। বাপ যদিও হয় খারাপ, বাপের তাদের ছেড়ো না। বাপ কে অমান্য করে ভাই এক পাও আগে বেড়ো না। বাপ যদিও হয় খারাপ, বাপের তজিজ ছেড়ো না। বাপ জালিম বা জাহিল হলেও এসেছো তারি ওরসে। বাপ জালিম বা জাহিল হলেও এসেছো তারি ওরসে। মায়ের গর্ভে আসার আগে ছিল সে বাপের পৃষ্ঠ দেশে। তোমারই আগমন সবারই বেশি, বাপের অন্তর হয়েছে খুশি। বাপকে ভালোবেসে তখন দেখতে এসেছে আত্মীয় স্বজন। বাপ ছাড়া সমাজে সন্তান হয় যে জারজ বেরো না। বাপ যদিও হয় খারাপ, বাপের তাজিজ ছেড়ো না। বাপ যদিও হয় খারাপ, বাপের তাজিজ ছেড়ো না। বাপ কে অমান্য করে ভাই এক পাও আগে বেড়ো না। বাপ যদিও হয় খারাপ, বাপের তাজিজ ছেড়ো না।